তোমাদের কথা আমরা তো ভুলব না কোনোদিন, তোমাদের কথা আমরা তো ভুলব না কোনোদিন, তোমরা তো আমাদের হৃদয়ের গভীরে মিশে আছো চিরদিন আমলি, তোমাদের কথা আমরা তো ভুলব না কোনোদিন, তোমরা তো আমাদের হৃদয়ের গভীরে মিশে আছো চিরদিন আমলি, তোমাদের কথা আমরা তো ভুলব না কোনোদিন, তোমরা তো লড়েছোতোদের জন্য ইমানের সঙ্গী লুকিয়ে, তোমরা তো দেখো আমাদের আলিয়া রূপের দৃষ্টি ধারণাকে, তোমরা তো লড়েছোতোদের জন্য ইমানের সঙ্গী লুকিয়ে, তোমরা তো দেখো আমাদের আলিয়া সত্যের দৃষ্টি সাজালাতে, তোমাদের কথা আমরা তো ভুলব না কোনোদিন, প্রভুর স্মরণে তোমাদের নাম খানি ফুটে আছে অনেকের শীর্ষে, তোমরা তো আমাদের শহীদের নাম যুগে যুগে চিরদিন জাগাবে, প্রভুর স্মরণে তোমাদের নাম খানি ফুটে আছে অনেকের শীর্ষে, তোমরা তো আমাদের শহীদের নাম যুগে যুগে চিরদিন জাগাবে, তোমরা তো দেশের ঘরে ঘরে অবহিত মানুষের হৃদয়ে, তোমরা যে আপনার আমরা তোমরা আমাদের গৌরব, তোমরা তো দেশের ঘরে ঘরে অবহিত মানুষের হৃদয়ে, তোমরা যে আমার আমরা তোমরাই আমাদের গৌরব, তোমাদের কথা আমরা তো ভুলব না কোনোদিন, তোমরা তো আমাদের হৃদয়ের গভীরে মিশে আছো চিরদিন আমলি, তোমাদের কথা আমরা তো ভুলব না কোনোদিন।